তোমার ভালোবাসা দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে আমার মনের মতো নিও সাজিয়ে আমি বড় অসহায় অন্য পথে একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে ও আমায় ভালোবাসেনি অসীমে ভালোবাসা ও বোঝেনি ও আমায় ভালোবাসেনি অতলে ভালোবাসা ভালোবাসা ও বোঝেনি।